الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم حضرات উলামায়ে কেরাম, মহতরম হাজিরিন ও পর্দার আড়ালে বসা আমার মা বইন, আমি গতকাল মাত্র বাংলাদেশ থেকে আইলাম। তো আমরা দেশকে এখনকার গরমের অবস্থা আপনারা জানা আছে, গাম শরীর শরীর থেকে গাম পরে, আস্তা তো আইসি ঠান্ডার মাঝে আর গলার ঠান্ডা লাগিয়েছে, গলার আওয়াজ বই গেছে কি কথাটা আপনারা শুনাইলাম। এই কারণে যে গলার আওয়াজ বই গেলে গিয়ে যখন কথা কইতে কষ্ট হয়, গলা ভাঙ্গা কথা শুনতেও কষ্ট হয়। তো আমি বাংলা গলা লইয়া কষ্ট করিয়া হইতে রাজি আছি, আপনারা যদি বাংলা গলার আওয়াজ শুনতে রাজি তাহলে। আমি বিভিন্নবার আপনারা এই সিরাতুন নবী সম্মেলনের মাঝে কইছি যে সিরাতুন নবী হতার অর্থ হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রবিউল আউয়াল মাসে এই দুনিয়াতে শুভাগমন করেছিলেন, 63 বছর পরে আরেক রবিউল আউয়াল মাসে এই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছিলেন। দুনিয়াতে আওয়া এক রবিউল আউয়াল, আর দুনিয়ার থেকে যাওয়া আর এক রবিউল আউয়াল, দুই রবিউল আউয়ালের মাঝখানে সময় কতক্ষণ, এই 63 বছরের জিন্দগিটারেই সিরাতুন নবী হয়। অন্তত এই কথা আমরা সকল মুসলমানের জানা থাকা ইয়াদ রাখা দরকার যে এই 63 বছরের জীবন ইতিহাসটাকে সিরাতুন নবী বলা হয়। এই 63 বছরের জীবন ইতিহাসের যে কোনো অংশ আলোচনা করলেই নফল বন্দেগীর সবাই, নবী কিভাবে জন্ম হয়েছে আলোচনা করলে নফল বন্দেগীর সবাই, নবী শিশুকাল কিলাখান কাটাইছেন আলোচনা করলে নফল বন্দেগীর সবাই, নবী কিভাবে খাওয়া দাওয়া করছেন আলোচনা করলে নফল বন্দেগীর সবাই, নবী কিভাবে উজু গোসল করছেন, নবী কিভাবে ঘুমাইছেন, নবী কিভাবে খানা পিনা করছেন, এমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পায়খানার আলোচনা করলেও নফল বন্দেগীর সবাই। আল্লাহ পাক রব্বুল আলামিন উনারে সরাসরি কুরআন কইছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমি সমস্ত জগৎবাসীর জন্য রহমত বানাইয়া পাঠাইছি। রহমাতুল লিল মুমিনিন কইছেন না, রহমাতুল লিল মুসলিমিন কইছেন না, শুধু মুমিনরার লাগি আপনারে রহমত বানাইয়া পাঠাইছি, শুধু মুসলমানের লাগি রহমত বানাইয়া পাঠাইছি কইছেন না, শুধু মানুষের লাগি রহমত বানাইয়া পাঠাইছি কইছেন না, শুধু জীব জন্তুর লাগি রহমত বানাইয়া পাঠাইছি কইছেন না, মানব দানব জিন ত্রিশটা আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে সব কিছুর লাগি আল্লাহ আমরা নবীরে রহমত বানাইয়া পাঠাইছি। কাজেই উনার জীবনের যে কোনো অংশের আলোচনা করলে নফল বন্দেগি সব, উনার খাওয়া দাওয়ার আলোচনা করলে যেমন ভাবে, খানা পিনার আলোচনা করলে যেমন ভাবে নফল বন্দেগির সব হয়, তার পেশাব পায়খানার আলোচনা করলেও নফল বন্দেগির সব হয়। তবে এই 63 বছরের জীবন ইতিহাসের কিছু ঘটনা আছে শুধু আলোচনা করা যায়, নিজে আমল করা যায় না, পালন করা যায় না। আর কিছু ঘটনা আছে আলোচনাও করা লাগবে, পালনও করা লাগবে। যেসব বিষয় শুধু আলোচনা করা যায় পালন করা যায় না, এসব বিষয় আলোচনা করলে নফল বন্দেগির সব হয়। আর যেসব বিষয় আলোচনাও করা লাগবে পালনও করা লাগবে, এর কোনটা আছে সুন্নত, কোনটা আছে ওয়াজিব, কোনটা আছে ফরজ, দেখো কে বুঝরানি হতা। 63 বছরের জীবন ইতিহাসের একটা অংশ শুধু আলোচনা করা যায় পালন করা যায়, আর কিছু অংশ আছে আলোচনাও করা লাগে, আলোচনা করা লাগে জানার লাগি, আর জানা লাগে পালন করার লাগি। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলের শিশু থাকাকালে উলঙ্গ হয়েছিলেন, একদিন উনার সতরের কাপড় হয়ে গেছিল শিশু কাল, একদিন একদিন হঠাৎ যেতান সতরের কাপড় সরি গেছিল, এই কারণে কেমন ভাবে সিল্লাইয়া খান্দা আরম্ভ হল্লা, তাড়াতাড়ি করিয়া তান সতর ডাহার বাদে খান্দা বন্ধ হয়েছে। শিশুকালের এই ঘটনাটা 63 বছরের জীবনে যতদিন ইয়াদ হয়েছে অতদিন স্মরণে সেরালা হয়ে গেছে, কি পরিমাণ লাজুক ছিলেন তিনি যে শিশুকালে একদিন আমার সতর কুলি গেছিল, ই কথা জীবনে যতদিন ইয়াদ হয়েছে অতদিন ওই যখন ইয়াদ হয়েছে তখন ওই লজ্জায় সেরালা হয়ে গেছে। এটা আলোচনা করা যায় কিন্তু পালন করা যেত না, দেখো কে বুঝরানি কথা। শিশুকালে নদী উলঙ্গ হয়েছেন না কথা আলোচনা করা যাইব, পালন করা যাইব নি, পালন করা যেত না, শুধু আলোচনা করিয়া নফল বন্দেগির সওয়াব হাসিল করা যাইব কিন্তু এটা পালন করা যাইত না। এরপরে এই শিশুকালের আরেকটা ঘটনা যেটা আলোচনা করা যায় পালন করা যায় না, এটা হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্ভধারিণী মা ছিলেন আমিনা, আর দুধ মা ছিলেন হালিমা। আমি অতীতে আপনারা কইছি দুধ মা হালিমা তাদের দুধ খাওয়াইতে পারত, নিজের কোন সন্তান না থাকলে নি না, তাদেরও এক সন্তান আছিল, হালিমারও এক কুলের শিশু ছেলে ছিল। আজি হালিমার দুধ তার নিজের সন্তানেও খাইতা, আমিনার সন্তানেও খাইতা, হালিমার দুধ খানেওয়ালা যেহেতু দুইজন, এই কারণে রসুল করিম সাল্লামে হালিমার একস্তনের দুধ নিজে খাইতা আর একস্তনের দুধ দুধ বাইর লাগিয়ে রাখি দিতা, হিস্তন সইতাও না। এটা পালন করা যাইব না খালি আলোচনা করা যাইব, আলোচনা করা যাইব, পালন করা যাইত না, এতে আলোচনা করে লাভ কিতা, এখন দেখি হোক আপনার হত খান বুঝলা, হ্যাঁ নফল বন্দেগির সব পদ। 63 বছরের জীবন ইতিহাসের যে অংশটা ওই পালন করা যাইত না, হাওটা আলোচনা করলে নফল বন্দেগির সব পদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বয়সক থেকে উঠিয়া কোন বাই গেলা যদি কেউ জানত না, সে জিগানি লাগত না, কেউ রেতুকানি লাগত না। কারণ তার গাম মুবারকের মাঝে মেশকে আম্বরের মতো সুগন্ধ হইত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, আমি রসুলের গাম ছোট ছোট শিশির মাঝে বইয়া দিতাম, আর মানুষের বিয়া শাদি অনুষ্ঠান আমার কাছে আতরের লাগিয়ে আইলে আমি রসুলের গাম শিশির থেকে রসুলের গাম দিয়া দিতাম, মানুষের আতরের বদলা ব্যবহার। যেন গামের মাঝে মেসকে আম্বরের সুগন্ধ হইত, এন শরীর লগিত হইত। আজি বয়সক থেকে উঠিয়া তাই যে রাস্তা বাই যাইতা, ই রাস্তার বাতাস অনেকক্ষণ পর্যন্ত সুগন্ধি হইয়া থাকত। উঠিয়া কোন বাই গেলা তোকান ইলেকতো না, যে রাস্তা বাই বাতাস ও সুগন্ধ হওয়া যায়, বুঝি লাইতে আমি সবাই গেছি। আমরা আর ইলাকা নইব যে ইটা আমার চেয়ালাপ কিটা, ইখান বোঝা দরকার। আমরা তো এটা পালন করতাম পারতাম না, তবে আমরা আলোচনা করলে নফলবন্দি সব পাবে। আর 63 বছরের জীবন ইতিহাসের সিরাতুন নবীর কিছু অংশ এমন আছে যেটা শুধু আলোচনা করলে চলতো না, পালনও করা লাগবে। বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমানের চরিত্র এরকম হয়েছে, শুধু আলোচনার বাজুত আছে, পালন করার বাজুত নাই। দেখো কে হতা বুঝলেন, শুধু আলোচনার বাজুত আছে, পালন করার বাজুত নাই। বাকি অংশটা কিছুই তো তখন যে অংশ আলোচনাও করা লাগবো, পালনও করা লাগবো, এই অংশ নাই তো কই, কিন্তু ই কোন খামো লাগবো। যেমন এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমার জেলাখান নমাজ পড়তে দেখো, তোমরা ইলাখান নমাজ পড়ো। নমাজই হলাম না যদি, রসুলের জীবনের এই অংশ আলোচনা হলাম থেকে দিল। নমাজ ফরজ পড়া খানা ছিল আমার ফরজ, আর আলোচনা করা খানা ছিল নফল, নফল খান করলাম, ফরজ খান করলাম না থেকে দিল। যে সমাজের মুসলমান নবীর জীবনের যে অংশ পালন করা ফরজ, নবীর জীবনের যে অংশ পালন করা ওয়াজিব, নবীর জীবনের যে অংশ পালন করা সুন্নত, এই অংশ যারা পালন করে না, এরাও ইটা আলোচনা করলে নফলবন্দির সব পাইব কথাটি। কিন্তু ফরজ সারিয়া নফলের সব দিয়া কিতা হইব, এখানে বোঝার ব্যাপার। আমি অতীতে কয়েকবার আপনারা কিচ্ছা একটা শুনাইছি বেটাই, ওয়াজ হন তো গিয়া ওয়াজ হনছি যে ফাগরিবান্ডা নামাজ পড়লে 1 রাকাতের 27 রাকাতের সব মিলে, ওয়াজ কতখান সঠিক কতখান বেটি কি কথা নাই শুনছে তো, কি কথা আগে আর শুনছে না। আগের থেকে তার ফাগরি আছিল না, ফির আর ভতর আস্তাত নামাজ উগাইছে এখন, আগের থেকে তো ফাগরি নাই, ফোরন ছিন্ন লঙ্গি আছিল কুলিয়া, ই লঙ্গি দিয়া ফাগরি আন দিবে। কি বেটার ফাগরিবান্ডার যে ফল, যারা নবীর আলোচনার দ্বারা নফল বন্দেগীর সব পাওয়া যায়, এখান শুনিয়া যেখান পালন করা লাগে এখান বাদ দিলাইছে, হেরার আলোচনারও তো ই ফল। ই চিৎকার থেকে ইহতা খান বোঝা খুব সহজ হয়। এই বেটাই লঙ্গি সতর দেখিয়া রাখা আছিল ফরজ, লঙ্গি দিয়া সতর দেখা আছিল, এখান খুলি গাইছে ফরজ লঙ্ঘন করে লাইছে, এখন তোমার ফাগরি বানলেই কি তুই তো, আর না বানলে কি তুই তো। ঠিক তেমনি ভাবে যে বেটায় ফরজ নামাজ সারি দিছে, নবীর জীবনের আদর্শ সারি দিছে, নবীর তরিকা সারি দিছে, তুমি নবীর পেশাব পায়খানার আলোচনা করলে কি তুই তো, না বললে কি তুই তো, কথা বুঝরানি দেখো। সুতরাং আমরা সিরাতুন নবীর আলোচনা করবো ঠিক মতো বুঝার লাগি, ঠিক মতো এটা আমরা জীবন হামা লাগা নিল, কারণ শুধু আলোচনা করে তো কোনো লাভ নেই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমার জেলাখান নামাজ পড়তে দেখো, ইলাখান নামাজ পড়ো। আপনারা কেউ কেউ দেখছেন নি নবী এক ইলাখান নামাজ পড়ছেন, তাহলে ইয়াদি সমান আমল হতা গিলাম। এই হাদিস তো সরাসরি আল্লাহ রসুল সাহাবায়ে কেরামের উদ্দেশ্য করে বুঝছে, যে তোমরা আমার জেলাখান নামাজ পড়তে দেখো, রসুলদের নামাজ পড়তে দেখছো নিখে। All right. একটা হয়ে গেলাম, তোমরা আমার যে লাখান নামাজ করছে দেখো এই লাখান নামাজ। আমরা যারা নবীরে নামাজ করছে দেখ মধুর কথা নবীরে দেখছি ওই না, আমরা নবী এক লাখান নামাজ করতা এটা হিকমুখটা কি হন, যারা দেখছিলা যারা দেখছিলা তারা কাছে কি? সুতরাং সাহাবায়ে কেরামে যে লাখান নামাজ করছিলা রাসূল একরাম ইলাহানই নামাজ পড়ছিলা, আর সাহাবায়ে কেরামে ইলাহান নামাজ পড়ছিলা বিস্তারিত ভাবে হাদিসে উল্লেখ আছে, হাদিস সকলের মাঝে উল্লেখ আছে। সুতরাং সাহাবায়ে কেরামে যে লাখান নামাজ পড়ছিলা ইলাহান যদি আমরা নামাজ করি তাহলে আমরাও রসুলের যে লাখান নামাজ পড়ছিলা ইলাহানই নামাজ পড়লাম। এই হাদিসে অবর্তমান জমানার অপব্যাখ্যা করা হইতাছে, রসুলের রসুলের অসংখ্য অগ্রিন্ত হাদিসে তো অপব্যাখ্যা করা হইতেই আছে, যেমনকি কোরআনের বহু আয়াত পর্যন্ত অপব্যাখ্যা করা হচ্ছে। আমার এ লাখান নামাজ পড়তে দেখো ইলাখান নামাজ পড়া হাদিসে বর্তমানে অপব্যাখ্যা যে বাধা করা হয়েছে সেইটা হইল যে রসুলের তো মসজিদ গিয়া নামাজ পড়ছেন, তাহলে ওই রসুলের যত উম্মত আছে সকল উম্মতে ও মসজিদ গিয়া নামাজ পড়তে হবে, খালি পুরুষ সকল নি নবীর উম্মত মেয়ে লোক উম্মত না নি রসুলের যে লাখান নামাজ পড়ছেন ইলাখান নামাজ পড়ার কথা তো সকল উম্মতেও কইছে, তাহলে প্যাটার্ন থেকে মসজিদ নামাজ চলিব কি লাখান পিটিং তো মসজিদ গিয়ে নামাজ পড়তো ই আদিসের দ্বারা প্রমাণ ওই আরম্ভ আদিসের অপেক্ষা। আমি কই রসুলের যে লাখান নামাজ চলছিলা ইলাখান যদি পেটিং তো নামাজ করা আদিসের ব্যাখ্যা হইয়া থাকে, আপনারা হোক চাই রসুল মসজিদ গিয়া মুক্তাদি ওইয়া নামাজ চলছিলা না ইমাম ইয়া, যে তোমরা পেটিং দিয়ে ইমাম কোন মসজিদের ইমাম কোন মসজিদের ইমাম বানাও না কেন, সে তোমরা মা বই নখল যে কোন মসজিদের ইমাম বানাও না কেন, রসুলের তো ইমাম ইয়া নামাজ করছেন, রসুলের যে লাখান নামাজ করছিল এই লাখান নামাজ যদি বেটিং দেওয়া বাড়া লাগে সে রসুলের ইমাম ইয়া নামাজ করছেন তোমরা মা বন্ধু ইমাম বানাও না কেন, ইখান তোমরা যে জবাব হিকান আমরা এই জবাব কথা বুঝলা নি দেখো গা হাদিস শরীফে এক হাদিসে যেমন আল্লাহ রসুল সাহাবা হল দেখ যে তোমরা আমার যে লাখান নামাজ সরতে দেখো ইলাখান নামাজ সর, আর এক হাদিসও কইসইন খাইরু মাসাজিদিন নিসা ইকারু বুয়ুতিহিন না, মেয়ে লোকের শ্রেষ্ঠ মসজিদ হইল তার আর ঘরের কোনা। রসুলের হাদিস এখান মানবাই আর এখান মানতাই না, যে আমার এটা লাখান নামাজ করতে দেখো ইলাখান নামাজ সর আদিস লইলাই আর যে আদিস রসুলে কইসইন মেয়ে লোকের শ্রেষ্ঠ মসজিদ হইল তার আর ঘরের কোনা ই আদিস বাদ দিলাইলাই, তুমি কি তোমার চরিত্রটা কি লাখান হইল, যে তো ওই ইহুদিরার চরিত্রের মতো যারা রে আল্লাহ কইসিলা তোমরা কি আল্লাহর কিতাবের এক টুকরা মানবাই আর এক টুকরা মানতাই না, ফামা জাযা উমাইয়া ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, তোমরা কি আল্লাহর কিতাবের এক অংশ মানবাই আর এক অংশ মানতাই না, ইলাখান চরিত্র যারা রইব আল্লাহ এখন তারা দুইটা শাস্তি দিমু, একটা দুনিয়ার জীবনের লাঞ্ছনা আর বঞ্চনা আর একটা পরকালের জাহান্নামের ভয়ঙ্কর আযাব। কাজেই আমরা সিরাতুন নবীর কিছু মানতাম কিছু মানতাম না, না যত হান পালন করার মতো সারা হান মানতাম, যত হান পালন করার মতো সারা হান মানতাম। একজন মেয়ে লোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে অনুমতি চাইলা যে আপনার ভিসে একটা দাহইয়া মদিনা শরীফের মসজিদ আমি জমাতের সাথে নামাজ দান করতাম চাই, যদি আপনি অনুমতি দেন। সেনে ব্যক্তিকে মদিনা শরীফের মসজিদ ও রসুলের সাথে জমাত শরীফে নামাজ পড়তে চাই, কারণ এখানে জমাত শরীফে যারা নামাজ পড়ে এরা এক রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব পায়। উদাহরণে ব্যক্তি রসুলের কাছে অনুমতি চায় যে এই সওয়াব খান আমিও খাইতাম, আল্লাহ রসুলে ফরমাই কি সওয়াব খান ওই তুমি গড়ের কোনাত একা একা পড়লে ভাইবাই, তাহলে মেয়ে লোকে যদি গড়ের কোনাত একা একা নামাজ করলে পুরুষ জমাত মসজিদ গিয়া জমাত মিলিয়া গিয়ে সব পায় ই সব ওই ভাই, তুমি মসজিদ আইতে গিটার লাগিল যেখানে আল্লাহ রসুলে হইয়া তুছুন গড়ের কোনা মেয়ে লোকের শ্রেষ্ঠ মসজিদ ই জায়গার মাঝে মেয়ে লোকেরা পুরুষের মসজিদ আইতো গিটার লাগি এবাদতের লাগি না ফ্যাশনের লাগি, সুতরাং মেয়ে লোকের নমাজের লাগি মসজিদ যাওয়া এবাদত নয় ফ্যাশন, কথা বুঝলা নি দেখো এবাদত না ফ্যাশন এটা ফ্যাশন। এইভাবে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস গুলির অপব্যাখ্যা চলছে, রসুলে ফরমায় আমার যে লাখান নামাজ করতে দেখো তোমরা ইলাখান নামাজ ইহাদিস রসুলে কি লেখান নেওয়া সরটা আলোচনা হলে তো নফলবন্দিকে সহবিবতী কই, শুধু আলোচনার লাগি না ফালন করার লাগি, ফালন করার লাগি। আমি আপনারা যে কথাখান বুঝাইতাম চাইখান হইল যে সিরাতুন নবীর এক অংশ আছে শুধু আলোচনা করা যায় পালন করা যায় না, আর এক অংশ আছে আলোচনায় সারে না পালন করা লাগে। আমরা যে অংশ পালন করা যায় না অংশের আলোচনা করবো নফল বন্দীকে সব পাইনি, আর যে অংশ পালন করা লাগে ই অংশের আলোচনা করতাম জানার লাগি আর জানতাম পালন করা লাগে। যে অংশ শুধু আলোচনায় সারে না পালন করা লাগে, ই অংশ আলোচনা করতাম কিতার লাগি জানার লাগি, আর জানতাম কিতার লাগি মানার লাগে, জানতাম মানার লাগে। এর দিয়ে আরেকটা কথা যাইছে, এটা আরেকটু পরিষ্কার হয়ে যায় যে মেয়ে লুকরারে আল্লাহ রসুলের যে কইলা তোমরা গড়ের কোনাত একা নমাজ পড়লে এই পুরুষে মসজিদ জমাতে হলে যে সব পায় তোমরা গড়ের কোনাত একা নমাজ ফিরে এই সব পাইবা, এর কারণটা কিটা? যার কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিনে মেয়ে লোকের গর্বে সন্তান জন্ম দেই, সন্তান প্রসবের দায়িত্ব মেয়ে লোকরে দিছেন, সন্তান যতদিন পর্যন্ত নিজে নিজে চলাফেরা করতে না পারে অতদিন পর্যন্ত সন্তান লালন পালনের দায়িত্ব একতরফা মেয়ে লোকরে দিছেন। এখন কোন পুরুষের গর্বে না সন্তান জন্ম হয়, কোন পুরুষ না সন্তান প্রসব করে, না কোন পুরুষ এই শিশু সন্তানের লালন পালনের ডিউটি আসে, সন্তান গর্বে নেওয়ারও ডিউটি নাই, সন্তান প্রসব করারও ডিউটি নাই, সন্তান লালন পালনেরও ডিউটি নাই। আপনি মসজিদ আইয়া জমাতে সামলিতে পারেন কিতার লাগি? আপনার ভেটো বাচ্চা নাই, কি কারণে আপনি মসজিদ আইয়া জমাতে সামলিতে পারেন কিতার লাগি? আপনার বাচ্চা প্রসব করার ঝুঁকি নাই, কি কারণে আপনি মসজিদ আইয়া জমাতে সামলিতে পারেন কিতার লাগি? বাচ্চা খানবো দুধ খাইতে এই টেনশন নাই, কি কারণে? এই কারণে আপনি মসজিদ আইয়া জমাতে সামলিতে পারেন। মেয়ে লোকের ফেটো বাচ্চা থাকতে পারে, মেয়ে লোকের বাচ্চা প্রসবের সময় হইতে পারে, মেয়ে লোকে দুধ খাইবার লাগে বাচ্চা খানতে পারে, এই সমস্ত কারণে মেয়ে লোকরারে আল্লাহ গড়ের কোনাত একা নমাজ পড়ার কথা বলছে আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে দেখি যে গড়ের কোনাত একা নমাজ পড়লেই তোমরা পুরুষে মসজিদে গিয়া জমাতে ফললে যে পরিমাণ সব পাইব তুমি গড়ের কোনাত একা ফললে এই পরিমাণ সব পাইব। যদি অবস্থাটা এমনই তো যে বাচ্চা তো তোমার চাইরে একা নাই, বাচ্চা তো শুধু মার একা নাই, বাচ্চা তো মা বাপ দুজনের, কি বাচ্চা মারও বাচ্চা বাপেরও বাচ্চা, কাজেই মা খালি একাখানে লালন পালন করতো, একদিন মায় লালন পালন করবো বাচ্চারে, একদিন বাপে লালন পালন করবো বাচ্চারে, আল্লাহ যদি ইলাহান আইন করিয়া দিতা তাইলে যেদিন মায় লালন পালন করলো নে ইদিন জেলাখান মা মসজিদ আইতে হলো না, যেদিন বাপে লালন পালন করতেন ইদিন তো বাপ তো মসজিদ আইতে হলো না, সে তুমি রেগুলার মসজিদ আইবার সুযোগটা ফেলায় খার উশিলায় এই সন্তানের মায়ের উশিলায়, কাজেই তুমি মসজিদ আইয়া রেগুলার জমাত খুঁজা যে সব সন্তানের মা এলে তোমার বাচ্চা হইয়া তোমার এই সুযোগ খুঁজা দিল, এই কারণে সন্তানের মা গড় একা একা নমাজ ফিরাইস। সুতরাং যে সমস্ত মেয়ে লোকেরা ফ্যাশনের কারণে মসজিদ নমাজ শর্ত হয় তেরোর বাচ্চা কিতা করবো কি লাগতো বাচ্চা বাপের বাপরে লালন পালনের দায়িত্ব, আর যে সমস্ত পুরুষ হলতে মেয়ে লোক হলতে মসজিদ আইবার লাগি তা নই, মেয়ে লোকের ডিউটিটা লইলে উকা দো আল্লাহ তারা খেনে কই আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে তারার এই সুযোগ খেনে দেওয়া হইল যে তুমি গড়ের কোনাত একা একা নমাজ পড়লেও পুরুষ মসজিদ গিয়া জমাতে ফললে যে সব পাইব তুমি এখানে একা ফিরে এই সব পাইবে কোন কারণে দেওয়া হইলো? এই কারণ খান তুমি লইলাও, কারণ খান লইতো না মুনাফা খান লই লাইতো, এই কারণে ওই শরীয়ত সম্মত কারণ ছাড়া যদি কোনো পুরুষে গড় একা একা নমাজ পড়িলায় শরীয়ত কিছু কারণ আছে, এই সমস্ত কারণে যদি গড় পড়িলায় মসজিদ গিয়ে জমা তো হইলে যে সব পাইতো সেই গড় একা হইলে সব পাই লাগবে, যেমন বেমারের কারণে নিজে বেমার হওয়ার কারণে মসজিদ যদি আইতো না ভাবে, অথবা কোন বেমারির খেদমত থাকার কারণে, অথবা রাস্তার কোন শত্রুর বয়স, বিভিন্ন কারণ আছে, এই যে সমস্ত কারণে মসজিদ না ইয়া গড় করা যায় এই সমস্ত কারণে যদি কোনো পুরুষ মসজিদ না ইয়া গড় এখানে নমাজ পড়িলায় তবুও মসজিদ আইয়া জমাত করার সব পাইব, কিন্তু এমন কোন কারণ ছাড়া যদি কোনো পুরুষে একা একা গড় নমাজ পড়িলায় তাইলে তার নমাজের নমাজ হয়ে যায় কিন্তু নমাজের সব নষ্ট হয়ে যায়। ইটারে ওই সে কার পরিভাষায় মকরু বলা হয়, পুরুষে একা একা ও কারণে গড় একা নমাজ পড়লে কি তা হয়, নমাজ মকরু হয়। মকরু মানে সব নষ্ট, খামাদাই যে রুগী কিন্তু সব নষ্ট। পুরুষে যদি একা একা গড়ের কোনাত নমাজ পড়িলায় তাইলে নমাজ হয়ে যাইব কি কিন্তু সব নষ্ট। এর সম্পূর্ণ বিপরীত হইল মেয়ে লোক যদি মসজিদ আইয়া জমাতে সরি কই যাই গি নমাজ পড়ে যাইব কি সব নষ্ট। কথা বুঝলামই দেখো, পুরুষ মসজিদ আনা না ইয়া গড় পড়িলে সব নষ্ট, হ্যাঁ তোমার সাথে বাচ্চা নাই তুমি মসজিদ গেল না, পুরুষ মসজিদ না ইয়া গড় এখা নমাজ পড়িলে সব নষ্ট, হ্যাঁ তোমার বাচ্চা প্রসবের ঝুঁকি নাই তুমি মসজিদ গেল না, পুরুষ মসজিদ না ইয়া একা একা গড় নমাজ পড়িলে সব নষ্ট, হ্যাঁ তোমার বাচ্চা ফালার ডিউটি নাই তুমি মসজিদ গেল না। এই তো কারণ, এই কারণে তো পুরুষের সব নষ্ট। মেয়েলু তোমার পেট হয়তো বাচ্চা থাকতে পারে, বাচ্চা প্রসব করার ডিউটি থাকতে পারে, বাচ্চা লালন পালন করার ডিউটি আছে, তুমি মসজিদ গেলায় কেন? পুরুষের সব নষ্ট একা গড় ফেললে কারণ কি, তুমি মসজিদ গেলায় না কেন? আর মেয়ে লোকে মসজিদ ইয়া জমাতে সামিল হইলে সব নষ্ট কারণ তুমি মসজিদ গেলায় কেন? কথা বুঝলামই দেখো, বুঝি থাকলে হোকা চাই, পুরুষ ও কারণে গড় নমাজ পড়লে সব নষ্ট কেন, মসজিদ গেলায় না কেন? বেতিনতে মসজিদ আইয়া জমাত সামিল হইলে সব নষ্ট কেন, গেলায় কেন? তুমি গেলায় কেন? তোমার কাম কে করতো, তোমার হি কামের লাগি তোমার পুরুষের সমান শব্দ হচ্ছে, তো তুমি গেলায় কেন? কোন পুরুষে যদি এর বাদেও সব নষ্ট জানি শুনিও যদি ও কারণে একা একা করো নমাজ পড়িলায় সব নষ্ট, কিন্তু নমাজ আদায় হয়ে যাবে। নমাজ আদায়ল যে সুরা সব পাইয়া না সব কিছু নষ্ট করিয়া, সব নষ্ট করলেও দুনিয়ার চূড়া লাভ হয়েছে, আখেরাতের চূড়া ক্ষতি হয়েছে আর দুনিয়ার চূড়া লাভ হয়েছে। দুনিয়ার লাভ কি হয়েছে, মসজিদ আওয়া যাওয়ার সময় বাঁচিছে, আজকে আইলে গেলে আওয়া যাওয়ার কষ্ট থেকে বাঁচিছে, গাড়ি লইয়া আইলে গেলে তেল তেল খরচ বাঁচিছে, হুকা বেটায় একাগর নমাজ হইলে আখেরাতের ক্ষতি হল, চূড়া লাভ করল নি দুনিয়ার, না চূড়া লাভ হয়েছে না আখেরাতের ক্ষতি করছে দুনিয়ার লাভ করছে। কিন্তু বেটি যদি মসজিদ নমাজ যায় সব নষ্ট হইল, আওয়া যাওয়ার সময় গেল, আজকে আইলে গেলে মেহনত হইল, গাড়ি আইলে গেলে তেলের খরচ গেল, ইটারে হয় আমও গেল সলাও গেল, কিতা কিতা গেল, বেটায় যদি গড়ায় একা নমাজ ফিরিলায় সলা গেল আম রইল, বেটা যদি গড় নমাজ ফিরিলায় কিতা গেল কিতা রইল সলা গেল আম রইল, বেটি যদি মসজিদ নমাজ যায় আমও গেল সলাও গেল, দিন নেই রহতি আগে রাতে রহতি। এর বাদেও রসুলের হাদিসের অপেক্ষা করে, হয় আল্লাহ রসুলে কইছেন রসুলের যে লাখান নামাজ পড়তে দেখো তোমরা ইলাখান নামাজ, ইটার মানে যদি বেটি মসজিদ গিয়ে নামাজ পড়ত, ইটার মানে হইল যে সাহাবায়ে কেরামে দেখছেন রসুলে কি লাখান নামাজ পড়ে। আচ্ছা আপনারা কি দেখুন সাহাবা ওখানের মধ্যে হযরত আয়েশাও আছেন, হযরত আয়েশা উম্মুল মুমিনিন সারা দুনিয়ার সমস্ত মুসলমানের মা রুহানি মা, আর নবীর বিবিও হলসের একজন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু সমস্ত সাহাবা মেয়ে লোকের চেয়ে বেশি জ্ঞানী ছিলেন না, অনেক সাহাবা পুরুষের চেয়ে বেশি জ্ঞানী ছিলেন হযরত আয়েশা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন যে রসুলের যে দুনিয়াতে থাকা অবস্থায় কোন মেয়ে লোক যদি মসজিদ গিয়া নমাজে জমাতে নমাজ খান ফরিলায় কই যাইব কি মর্মে যে অনুমতি দিছু, এটা রসুল যখন দুই নেতা আসলা তখন এর সমাজের অবস্থা অনুভাতে দিছি। বর্তমানে মানে অত আয়সা নাম হলো রসুলের ইন্তেকালের বাদে আয়সা নাম হলো, বর্তমানে সমাজের যে অবস্থা যদি রসুলে দেখতা ডাইরেক্ট নিষেধ করে দিলাম, হলো তো আয়সা এখন যদি বর্তমান সমাজের অবস্থা রসুলে দেখতা যে ডাইরেক্ট মেয়ে লোকরা নিষেধ করে দিলা না, সাবধান কোনদিন মসজিদ আইও না, যদি রসুলে নিষেধ করিয়া দিতা সে মসজিদ আইয়া নামাজ পড়লে এই নামাজ ক্যান্সেল হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল। যেহেতু রসুলে এই অবস্থা দেখছেন না, ডাইরেক্ট নিষেধ করছেন না, শুধু খইয়া গেছেন গড়ের কুনাত নমাজ করা মেয়ে লোকের জন্য। এটা হইল মেয়ে লোকের সর্বশ্রেষ্ঠ মসজিদ। আজ এই মসজিদে গিয়া যদি কেউ জমাত স্বামী গিয়া পড়িলায় ওই যাইব, কিন্তু সব নষ্ট হইব। এখন কৌকা আয়েশা রসুলের একজন সাহাবিয়া কিনা সাহাবি, রসুলের কিতাব সাহাবা এখানে মানে হচ্ছে না আমার যে লাখান নমাজ পড়ছে তাই হই লাখান নমাজ পড়ো। আয়েশায় দেখছেন না রসুলের কি লাখান নমাজ পড়ছে, আয়েশায় দেখছেন না বুঝছেন বর্তমান জমানার একদল খণ্ডিত হলতে রসুলের ইয়াদিস খান বুঝছিলা না আয়সায় বুঝছুন চোদ্দশ বছরের পরের একদল ফন্ডিতে রসুলের গর থাকিয়া রসুলের বিবি হইয়া রসুলের লইয়া জীবন যাপন কইরা বুঝলা না রসুলের হাদিস, রসুলের চোদ্দশ বছর পরে দিনে এই বেথায় বুঝি লাগছে রসুলের হাদিস। এরা আয়সার থেকে বড় পন্ডিত, আয়সার তো রসুলের সাহাবি, রসুলের সাহাবিরা দেখছো কইছে না আমার লাখান নমাজ করতে দেখো তোমরা ইলাকান নমাজ করো, আয়সায় কেন রসুল রে লাখান নমাজ করতে দেখলা ইলাকান করলা না, আয়সায় তো সারা জীবনই দেখছুন রসুল মসজিদে গিয়ে ইমামইয়া নমাজ পড়েছেন, আয়সা এখানে একদিনও মসজিদে গিয়ে ইমামইয়া নমাজ পড়াইলা না। কিতাবে ভার রসুলের হাদিস তুমি বুঝলা না নবী বিবিয়ে বুঝছিলাম। এই কারণে আপনারা একটু ইঙ্গিত দিলাম যে রসুলের হাদিস রেও কিভাবে বর্তমান সমাজে নমাজের নামে ফ্যাশন তারে চালু করার লাগে রসুলের হাদিস রে কি লাখান অপব্যাখ্যা করা হচ্ছে। এখন আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাই। সিরাতুন নবীর একটা অংশ আছে যা আলোচনা করা যাইব পালন করা যেত না, আর একটা অংশ আছে শুধু আলোচনায় ওইত নয় পালন করা লাগবে। যে সমস্ত অংশ আলোচনায় শুধু ওইত নয় পালন করা লাগবে এর একটা উদাহরণ খুঁজলাম আল্লাহ রাসূলের ফরমান সাল্লু কামা রাইতুমুনি উসাল্লি, তোমরা আমার জেলাখান নামাজ পড়তে দেখো ইলাখান নামাজ পড়ো। যারা কয় আজকাল আজকাল কিছু নতুন নতুন পন্ডিতের আবির্ভাব হয়েছে, এরা কয় মেয়ে লোকের নমাজে আর পুরুষের নমাজে কোনো বেশ কম নাই। আল্লাহ রসুলে ফরমান মেয়ে লোকের রুকুতে আর পুরুষের রুকুতে বেশ কম আছে, আল্লাহ রসুলে ফরমান মেয়ে লোকের সেজদাতে আর পুরুষের সেজদাতে বেশ কম আছে। রসুলে কিতাব হয়েছেন হাদিস ইটা যারা জানরা না বুঝরা না তারা সুজা তারা আমি এখন কথা যাই, একটা পুরুষে যদি নাভির থেকে আঁটু পর্যন্ত ডাকিয়া আর বাকি গতর উদাম রেখে নমাজ পড়িলায় সব নষ্ট হইলেও নমাজ খান কোন রকম ওই দিব না। ওই বেটি যেমন মসজিদ আইয়া জমত স্বামী লিলে সব নষ্ট, ইবেদায় গতর উদাম লইয়া নমাজ পড়ায় সব নষ্ট, কিন্তু ওই যাইব তো ওই যাইব। একটা মেয়ে লোকেও যদি নাভির থেকে আঁটু পর্যন্ত ডাকিয়া বাকি গতর উদাম রেখে নমাজ পড়িলায় তোমরা কিতাব উড়াইতা সব মেয়ে লোকের নমাজে আর পুরুষের নমাজে বেশ কম নাই, কিতাব গুড়ার দিন নিজেই বুঝলায় আর কিতাব গুড়ার দিন মানুষে বুঝাইতা সব কথা বুঝলানি না বুঝলাম। মেয়ে লোকের নমাজে আর পুরুষের নমাজে এক সমান নাই, জুম্মার নমাজ পুরুষের উপরে ফরজ হয় মেয়ে লোকের উপরে ফরজ হয় না, ঈদের নমাজ পুরুষের লাগি ওয়াজিব মেয়ে লোকের লাগি ওয়াজিব নাই, পাঁচ বেলার নমাজ জমাতের সাথে পড়া পুরুষের লাগি সুন্নত মেয়ে লোকের লাগি সুন্নত নাই, তারাবির নমাজ জমাতের সাথে পড়া পুরুষের লাগি সুন্নত মেয়ে লোকের লাগি সুন্নত নাই, এর বাদেও পুরুষের নমাজে আর মেয়ে লোকের নমাজে বেশ কম নাই। ইসলাম বিরোধী এই কথাটা আমার জানা মতো এই আধুনিক যুগে রসুল দুনিয়ার থেকে বিদায় হওয়ার চোদ্দশ বছর পরে এত সরাসরি ইসলাম বিরোধী কথাটা যে মেয়ে লোকের নমাজে আর পুরুষের নমাজে কোনো বেশক্ষণ নাই, এই কথাটা বর্তমান দুনিয়াতে সর্বপ্রথম বলছিলেন নাসিরুদ্দিন আলবানি। তাই এখন বই লেখছেন এটার নাম সলাতুর রসুল, রসুলের নামাজ। এটার মাঝে তাই লেখছেন আমরা যারা হানাফি মজাহাবের ব্যাখ্যা মতো নামাজ করি, আমরা নমাজ রসুলের যা লাখান নমাজ হসিলা ইলাখান নাই ইতা মন গড়া নমাজ ইতা পায় না, কি একটা কথা প্রমাণ করার লাগি বেটায় আস্তা বইটা লাগছে। চিন্তা করেন যেন হানাফি মজাবের ব্যাখ্যা মতো আমরা যারা নমাজ পড়ি, আমরা নমাজ ইটা হয় না, ইলাহান নমাজ রসুলে পড়ছেন না, ইটা নমাজই হয় না, ই কথাহান বুঝানির লাগি অত মোটা বই একটা বেটাই লেগেছে। এই বইয়ের নাম দিছে সলাতুর রসুল, এই বইয়ের মাঝে সর্বপ্রথমই বেটাই লেগেছে মেয়ে লোকের নমাজে আর পুরুষের নমাজে বেশকম বললিয়া কোন হাদিসের উল্লেখ নাই। আশ্চর্য লাগে আমার ই বেটার ই কথা পড়িয়ে আমার আশ্চর্য লাগলো যে তুমি মিয়া সারা দুনিয়া জুড়ে তুমি অমুক হাদিস রেখো সহি অমুক হাদিস রেখো জয়ীফুল আলবানি দাহুল আলবানি, তুমি নিজে অত হাদিস সহি কইতে ভাবছো আর অত হাদিস জয়ীফ কইতে ভাবছো, আর যত হাদিসের মধ্যে রসুলে কইছে মেয়ে লোকের রুকুতে আর পুরুষের রুকুতে বেশ কমাতে, মেয়ে লোকের সেজদাতে আর পুরুষের সেজদাতে বেশ কমাতে, যত হাদিসে আল্লাহ রসুলে কইছেন মেয়ে লোকের নমাজ বোয়ার মাঝে আর পুরুষের নমাজ বোয়ার মাঝে বেশ কমাতে, ই হাদিস তোমার নজর এখনবার হলো না নি। এখানেও একটা ব্যাপার আছে, ব্যাপারটা হইল একদল মানুষে হয় সমাজ নারী পুরুষ সমান, আর একদল মানুষে হয় নমাজ নারী পুরুষ সমান, একদলে হয় সমাজ সমান আর একদলে হয় নমাজ সমান। দুরুদলের মতলব খারাপ, যারা হয় সমাজ নারী পুরুষ সমান এরাও একটা খারাপ মতলবে হয়, যারা হয় নমাজ নারী পুরুষ সমান এরা একটা খারাপ মতলবে হয়। হাজুই রসুলের জীবনের আদর্শ, রসুলের সুন্নত তরিকা উম্মতে দরিয়া রাখার স্বার্থে যারা হয় সমাজ নারী পুরুষ সমান এরার কুমতলবটা কিটা, আর যারা হয় নমাজ নারী পুরুষ সমান এরার কুমতলবটা কিটা পরিষ্কার বোঝা দরকার। যারা হয় সমাজ নারী পুরুষ সমান এরা হয় সামাজিক কর্মকাণ্ড নারী পুরুষে বাগাবাগি হইয়া হতো, অকল খাম দেখা করতো না, অকল খাম একা ব্যক্তিও করতো না, সামাজিক যত কাজ খাম আছে এটা পুরুষে করতো আদা আর নারীও করতো আদা, ওই হইল সমাজের খাম নারী পুরুষ সমান, সমাজের খাম নারী পুরুষ সমান। ই কথা যারা হয় তারা তো বউ আছে না, এরার বড় সন্তান আদি হয়নি, একটা বোর ফেটো দিয়ে আর একটা নিজের ফেটো লয়নি, সারা ওই বোর ফেটো দেয় বেটা তুই কইলে কিটা আর করলে কিটা, কইছিল কিটা করলো কিটা, আচ্ছা না ওই ফেটো লওয়ার কথা বাদ দিলাম, এটা ক্ষমতা ওই নাই ফেটো লইত, ফেটটা কি বার করার বাদে তোর বউয়ে তোর ই বাচ্চারে আগাইছে কদিন মুতাইছে কদিন, আর তুই আগাইছ কদিন মুতাইছ কদিন, সমান সমান নি না মুটেও কোনোদিন আগামতা করায় না, সে বেটা তুই কইলে কিটা করলে কিটা, তারাও মনে মনে বুঝে যে আসলে সমান নাই, তারাও মনে মনে বুঝে সুদাখন চাব, তারাও মনে মনে বুঝে আসলে সমান নাই, সে কয় কেনে একটা কুমতলব আছে, একটা কুমতলবে কয়, এটা বোঝা দরকার। যারা কয় নারী পুরুষ সমানে সমাজের মাঝে নারী পুরুষ সমান এরা একটা কুমতলবে কয়, যারা কয় নমাজ নারী পুরুষ সমান এরা আরেকটা কুমতলবে কয়, দুনু দলের কুমতলবে এক, দুনু দলের কুমতলবটা এক। আমি এই কথা কইতাম চাই যে সমস্ত বেটাইনতে হয় নারী পুরুষের সমান অধিকার, একদল মুসলমান বেটাইন তো আজকাল হয় নারী পুরুষ সমান অধিকার, আল্লাহ তো বেটাইন দিয়ে অধিকার দিছেন এক লোকে বউ সাইটটা রাখত, এক লোকে বিয়া সাইটটা হইত, কিন্তু বেতিন দিয়ে একের বেশি বিয়া বোয়ার অধিকার তো দিছেন না। তোমরা দেখো নারী পুরুষ সমান অধিকার, তোমার যেমন এক লগে বউ সাইচ্চা রাখার অধিকার আছে, তোমার বউ তো এক লগে জামাই সাইচ্চা রাখার অধিকার আছে, সে তোমার বউরে আরো তিন বেটার কাছে বিয়া দেও না কেন, আর বেটা বাট পার কি কইলে কিটা করলে কিটা, বুঝলামই কথা হইলে যে সমস্ত বেটা নিতে হয় সমান অধিকার এরাও বুঝে আসলে সমান অধিকার নাই, বুঝে যদি বুঝত না না বুঝতে যদি হইতো সমান অধিকার সে তো নিজের বউরে আরো তিন বেটার কাছে নিজই দিয়া দিত নাকি, দেখো তুমি যখন তোমার বউ এক বউ থাকা অবস্থায় আরো তিন দিয়া খরচায় ভাবো, যে তোমার বউ তো তোমার কাছে এক দিয়া বইছে এর বাদে আরো তিন বেটার কাছে তুমি দিয়া দিয়া দিতাই ভাবো যদি সমান অধিকার খাও, কিন্তু নিজের বউরে আর কোনো বেটার কাছে বিয়া দেয় না, নিজের বউরে আর কোনো বেটার কাছে বিয়া দেয় না, সেটা বোঝা গেল সমান অধিকার যে হয় আসলে সমান অধিকার বুঝে যে সমান অধিকার নাই, নাই কথা বুঝিয়াওই হয় তাহলে মতলব খারাপ আছে একটা বাদে বুঝবা নাই। আর যে সমস্ত বেতিনতে হয় নারী পুরুষ সমান অধিকার, একদল মুসলমান বেতিনতেও হয়নি না কয় না, একদল মুসলমান বেতিনতেও হয় নারী পুরুষ সমান অধিকার, ই বেতিন যে আমি কইয়ার যে তুমিও তো জানো যে বেটায় সাইর বিয়া করার অধিকার আছে, তুমিও যদি সমান অধিকারে বিশ্বাসী বিয়ে দেখো সে এক বেটার করো বইতার চোখে না আরো তিন বেটার করো যাও না তুমি কথা বুঝলাম না বুঝলাম না ইবেতিন তো বুঝে আসলে সমান অধিকার নাই, এই কারণে তিন বেটার গর্ভবতী যায় না, বেটান তো বুঝে সমান অধিকার নাই, এই কারণে বেটার বৌরে আরো তিন বেটার কাছে বিয়া দেয় না, তো সমান অধিকার যে হয় এতে সমান বুঝিয়া হয় না সমান নাই বুঝিয়া হয়, হ্যাঁ সমান নাই যে এই কথা বালা রকম বুঝে এর বাদেও হয় কেনে মতলব খারাপ, এই খারাপ মতলবটা কিতা খারাপ মতলবটা হইল সমান অধিকার কইয়া বেতিন যে গড়টা কি বার কইরা বেটানিতের ঠান্ডাত আনিলেই তো আনিলেই ওই যখন তখন যেখানে সেখানে যেভাবে ইচ্ছা তাইরে বুক করার সুযোগ করত, বাড়িয়া যদি বেটার ঠান্ডাত আয় না যখন তখন যেখানে সেখানে তাইরে বুক করার সুযোগ করা যায় না, উপভোগের সুযোগ বার করার লাগি জানি শুনি ওই জানে সমান নাই এর বাদে হয় সমান, এরা হয় নারী পুরুষ সমাজের মাঝে সমান, এরা কুমতলব কিটা বার খুঁজে আনিলেই তো উপভোগ করার ব্যবস্থা করিলে তো এটি হল কুমতলব, আসলে তারাও বুঝে সমান নাই, যদি সমান সমান জানিয়া হইতো সে নিজের বউরে নিজে নিজেই আরো তিন বেটার কাছে বিয়া দিয়া দিত, নিজের বউরে আর কোনো বেটার কাছে বিয়া দিত নাই, তাহলে বুঝে এটা সমান নাই, সমান নাই বুঝিয়া সমান হয় ফোকাসা বহল সুমতলবে না কুমতলবে কিতা মতলব, আমার ঘরে একটা তো গরো আছে ওই আর বাকি তারও বার খুঁজে আনিয়া দেখি লাইতো বাকি তারও আর বার খুঁজে বার খুঁজে আনালাই তো না সমান না হইলে ওই বাকি তারও বার খুঁজে আনিয়া দেখি লাইতো গেল হেরার কুমতলবটা, আর এক দলে কয় আজকাল নমাজও বলে নারী পুরুষ সমান, কতখান গেল কোন দলের কথা যারা কয় সমাজও সমান আরেক দলে কয় নমাজ ও নারী পুরুষ সমান, যারা কয় নমাজ ও নারী পুরুষ সমান এরা দলিল রসুলের ওই হাদিস হচ্ছেন জায়গায় সল্লু কামা রাইতুমুনি উসাল্লি, তোমরা আমার যে লাহান নমাজ পড়তে দেখো তোমরা ইলাহান নমাজ পড়ো, যে রসুলের তো মসজিদে গিয়ে নমাজ পড়ছিল মেয়ে লোকেও মসজিদে গিয়ে নমাজ পড়তো কতখান হয়, আমি কই রসুলের তো মসজিদে গিয়ে ইমামইয়া নমাজ পড়ছিল হিখান সব না কেন কখন আর মাতে না কথা বুঝলানি না বুঝলা না, এরাও বুঝে সমান নাই, এরা যেমন বুঝে আসলে সমান নাই কুমতলবে সমান হয় এরাও বুঝে আসলে সমান নাই, এই কারণে এরার মা বন্ধুও কোনো মসজিদ ইমাম বানাইয়া দেয় না, এরার মা বন্ধুও কোনো মসজিদ মুয়াজ্জিন বানাইয়া দেয় না, সেনে বুঝে আসলে সমান নাই, সেখানে নারী পুরুষ নমাজের মাঝে সমান কেনে কয় হেরা একটা কুমতলবে হয়, ইয়ারা কুমতলব কিতা হেরা নারী পুরুষ সমান হয় না বিতিন যে বার করিয়া না পথে কাঠে দেখত, আর এরা নারী পুরুষ সমান হয় বেতিন যে বার করি আইনা মসজিদ দেখত, এরা সমান হয় বার করি আইনা কই দেখত পথে কাঠে দেখত, এরা সমান হয় বার করি আইনা কই দেখত মসজিদ দেখত, ই মতলব আমি ভাবলাম কেমনে ই মতলব আরেক মজার কথা আছে, যারা কয় বেটা বেটির নমাজ বেশক্ষণ নাই বেটানিতে যে লেখান মসজিদে গিয়ে নামাজ পড়ত বেটিন তো লেখান মসজিদে গিয়ে নামাজ পড়ত, এরা কয় হয় আরেকটা ব্যাপার আছে বেটিনের মুখও কোনো পর্দা নাই খুব এরই করে, তাহলে দুই দুই কথা এরা একটু হইল মুখ খোলা রাখবায় আর একটু হইল মসজিদ আইয়া নমাজ করবায় দুই কথায় মতলব পরিষ্কার ইয়া বাড়ি যায় কি, এরা হমান কইছিল হতো দেখত আর এরা হমান কয় মসজিদ আইনা দেখত কথা বুঝলানি না বুঝলানা, কখন খুবটা যারা কয় সমাজ হমান এরা কোন মতলবে হয় হতো দেখত, আর যারা কয় নমাজ হমান এরা কোন মতলবে হয় মসজিদ দেখত, দুটার মতলব এক দুটার মতলব এক, এক দলে সমাজ নারী পুরুষ সমান হয় পথে কাঠে নারী দেখার লাগি বেটিনের মুখ দেখার লাগি, আর এক দলে নমাজ বেটা বেটি সমান হয় মসজিদ বেটিনের মুখ দেখার লাগে কথা বুঝলানি না বুঝলানা, এরা কয় একদিকে কয় বেটিনতে মসজিদ নমাজ পড়তো অপর দিকে কয় মুখ খোলা রাখতো, কারণ বেটিনের মুখও কোনো পর্দা নাই বেটিনের মুখও কোনো পর্দা নাই, কারণ বেটিনের মুখও কোনো পর্দা নাই যে এরা কয় বিভিন্ন হাদিসের অপেক্ষা খোঁজা হয়, এর মাঝে একটা হাদিস আমি আপনাদের শুনাই হাদিসের মর্মটা হইল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, কোন পুরুষে যদি কোন ভিন্ন মেয়ে লোকের সুন্দর দেখে, সুন্দর দেখে, মেয়ে লোকের সুন্দর যদি দেখে ইচ্ছা হইয়া, তাইলে কিয়ামতের দিন সীসা গালাইয়া তার চকুর ডালি দৌড়ব। সীসা গালাইলে তার হল ঠান্ডা হয়নি, আগ্নির মতো গরম হয়, আগ্নির মতো গরম হয়, এরকম গরম গালাই সীসা আল্লাহ রসুলের ফরমাইন চকুর ডালি দৌড়ব কিয়ামতের দিন। কোন পুরুষের চৌক যে মেয়ে লোকের সুন্দর দেখলো ইচ্ছা হইয়া, মেয়ে লোকের সুন্দর দেখলো মানে ঠ্যাং দেখলো, কারণ ঠ্যাং হইলো মুখটাকে বেশি সুন্দর। খোকা বুঝিসুনি খোকা, ঠ্যাং মুখটা কি বেশি সুন্দর, হাত মুখটা কি বেশি সুন্দর, মাথা মুখটা কি বেশি সুন্দর, পাও মুখটা কি বেশি সুন্দর, এরপরে সুল, সুলও ডাকিয়া রাখতো, মাথাও ডাকিয়া রাখতো, হাতও ডাকিয়া রাখতো, পাও ডাকিয়া রাখতো, মুখ টান খুলিয়া মসি দোয়াইতো, মতলব থাকি তা তোর মতলব থাকি তা। রসুলে তো কইছেন যে মেয়ে লোকের সুন্দর যদি ইচ্ছা করি দেখেছে সীসা গালাইয়া চোখ ডালিয়া দেবো, ঠ্যাঙ্গের সুন্দর দেখলে গালাইয়া সীসা ডালি দিব, মুখের সুন্দর দেখলে ডাল তো নাই, তুমি রসুলের হাদিস কিতা বলছ তখন লাগব যে ভালো। আপনারা বুঝি শুনি খুকা, ভিন্ন পুরুষের দৃষ্টিতে কোন যুবতী নারী শরীর দেখতে সুন্দর লাগেনি না বেশি লাগে, ফ্যান দেখতে খালি সুন্দর লাগে, মুখ দেখতে সুন্দর লাগে না। তফসিরের কিতাবক বিষয়টা ইলাহান বুঝাইছ যে তুমি যদি কোনো বেটিরে বিয়া করার প্রস্তাব দেও, আর দুনুপক্ষই যদি ইলাহান কথাবার্তা হয় যে কন্যা দেখিয়া পছন্দ হইলে বিয়া হইব নাইলে না, ইলাহান হয় নানি কথা, কন্যা দেখিয়া পছন্দ হইলে বিয়া হইব নাইলে না, এমত অবস্থায় তুমি কন্যা দেখায় গেলায়। কন্যা যদি হয় আমার মাথা দেখি লাও, আমার চুল দেখি লাও, হাত দেখি লাও, ফাও দেখি লাও, মুখ দেখাই তাম সব এটা তুই দিয়া হবে সেনে বলে কম সুন্দরটা দেখাইতে হয়, বেশি সুন্দরটা দেখাইতো না হয় এটা দিয়া হইলে কিনা ওখানে এর দিকে স্বীকার করলাই ফ্যাংটা কি মুখ বেশি সুন্দর, মানুষকে দেখানির সময় বেশি সুন্দরটা দেখাও কেন, রসুল কুসুন সুন্দর দেখলে গলন্ত সীসা চোখ ডালিয়া দৌড়ব, তুই হাদিস কিতাব উচ্চত বেটা। আবার নাম আহলে হাদিস, আবার নাম আহলে হাদিস। কোনদিন হইতে পারত না দিকে আহলে হাদিস খারে করে, যদি দেখেন তুমি আহলে হাদিস খারে করে হইতে পারত না, যারা আহলে হাদিস দাবি করে এরা আহলে হাদিস খারে করে হইতে পারত না। মুহাদ্দিসিনের পরিভাষায় আহলে হাদিস বলতে একটা কথা আছে, তারা এই কথাটা কোন হাদিস থেকে লাইছেন, এক হাদিসে আল্লাহ রাসূলের ফরমাইন نَظَرَ اللَّهُ امْرَأً سَمِعَ مَقَالَتِي فَحَفِظَهَا وَوَعَاهَا ثُمَّ أَدَّاهَا كَمَا سَمِعَ فَرُبَّمَا وَلِّجِ فَقْهٍ إِلَى غَيْرِ فَقِيهٍ وَرُبَّمَا وَلِّجِ فَقْهٍ إِلَى مَنْ هُوَ أَفْقَهُ مِنْهُ أَوْ كَمَا قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ اللَّهُ رَسُولُهُ فرمائیں সাইখান খামজারা করে এরার নাম আহলে হাদিস, সাইখান খামজারা করে আল্লাহ রাসূলের ফরমান এরার চেহারা আল্লাহ উজ্জ্বল করে দিবা, মানে এরারে আল্লাহ খুশি করে দিবা, সাইরখান করনে ওয়ালা মানুষকে আল্লাহ খুশি করে দিবা। এক নম্বর আমার হাদিস শুনল, দুই নম্বর আমার হাদিস হেফাজত করে রাখল, তিন নম্বর আমার হাদিস নষ্ট হইতে দিল না, চার নম্বর আমার হাদিস অন্যরার কাছে পৌঁছাই দিল, আমার হাদিস শিখল, আমার হাদিস হেফাজত করে রাখল, আমার হাদিস নষ্ট হইতে দিল না, আমার হাদিস অন্যরার কাছে পৌঁছাই দিল। এই সাইর খাম করেন ওয়ালারে আল্লাহ রসুলে ফরমাইন আল্লাহ তারারে খুশি করে দিবা, চেহারা উজ্জ্বল করে দিবা, আর মুহাদ্দিসিনে কেরামে এই সাইর খাম করেন ওয়ালারে কইছেন আহলে হাদিস। আমার কথা বুঝি থাকলে হুক আহলে হাদিস বলতে একটা কথা আছে নি হাদিস না খাম করেন ওয়ালারে হো, এক নম্বর রসুলের হাদিস আগে হিত, দুই নম্বর রসুলের হাদিস হেফাজত করে রাখতো, হেফাজত করে রাখার দুই পথ, একটা হলো সারা মুখস্থ করে নিত, আরেকটা হইল সারা হাদিস লিখি নাই তো খোকার ওষুধে হাদিস শিকার বাদে এটা হেফাজত করার পদ্ধতি কথা, একটা মুখস্থ করা একটা লিখি লওয়া, রসুলের সারা হাদিস মুখস্থ করিয়া হেফাজত করার মতো একটা মানুষও বর্তমান দুনিয়াতে নাই, একটা মানুষও নাই। হেফাজত করিয়া মুখস্থ করনেওয়ালা ছিলেন ইমাম বুখারী রহমতুল্লাহ, রসুলের হাদিস মুখস্থ করে হেফাজত করার মতো মানুষ ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ফরমাইন, আমি 5 লক্ষ হাদিসের সার মর্ম ভাইছি 5টা হাদিস, 1 লক্ষ হাদিসের সার মর্ম ভাইছি 5টা হাদিস। যে বেটায় 5টা হাদিসের মধ্যে 5 লক্ষ হাদিসের সার মর্ম ভাইছে, ই বেটায় 5টা হাদিসের বেশি জানতো না, 5 লক্ষ হাদিস জানত। যারা আহলে হাদিস দাবি করে এরা ইমাম আবু হানিফায় হাদিস জানত না, অথচ তাদের লেখা হাদিসের কিতাবের নাম মসনদে আবি হানিফা, আবু হানিফার লেখা হাদিসের কিতাব কিতাবের নাম, বেটায় জানত না গতিকে কিতাব লিখে দিছে। ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি সহি বুখারি শরীফের মধ্যে 6275 খান হাদিস লিখছেন। ইমাম বুখারি সহি বুখারি শরীফের মধ্যে 6275 খান হাদিস লিখছেন এক বিবর এক প্রসিদ্ধ বিবরণ মতে, কিন্তু সাইনের হেফাজতে আছে 6 লক্ষ হাদিস। বুঝি থাকলে হুকা, ইমাম বুখারির হেফাজতে আছে কত হাদিস? 6 লক্ষ হাদিস। এর মধ্যে 3 লক্ষ হাদিস আছে ইমাম বুখারির মুখস্ত, আর 3 লক্ষ আছে নিজের হাতের লেখা। ইমাম বুখারি 3 লক্ষ হাদিস নিজের হাতে লেখকে হেফাজত করছেন, আরো 3 লক্ষ হাদিস মুখস্ত করে হেফাজত করছেন। এই কারণে মুহাদ্দিসিন একরাম হাদিসের ব্যাখ্যাত লিখছেন এই কথা যে রসুলে দেখছেন আমার হাদিস লিখল, আমার হাদিস হেফাজত করলো। এই হেফাজত করার পদ্ধতি হইল হয়তো লেখকে হেফাজত করবো আর নয় মুখস্ত করে হেফাজত করবো, 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ, নষ্ট হইতে দিত না, নষ্ট হইতে দিত না। দুই ব্যাখ্যা, যদি মুখস্থ করে হেফাজত করে থাকে সে বুনত না, সেটা নষ্ট হইতে দিল না। আর লিখকে যদি হেফাজত করে থাকে সে লেখা নষ্ট হইতে দিত না, হাদিস নষ্ট হইতে দিল না। 4 নম্বর গুণ হইল, অন্যরার কাছে যেমন হাদিস নিজে তেমন শিখছে, অন্যরারে শিখাইয়া দিছে। এই সাইর খান ঘর নেওয়ালারে মুহাদ্দিসিনে কই আহলে হাদিস। যারা হয় চিনতে মুখ কুইলে মসজিদ উলাইতো নামাজ, এরা নিজেরা নিজেরা হয় আমরা আহলে হাদিস। কথা বুঝবেন জানো, নিজেরা নিজেরা হয় আমরা আহলে হাদিস। মেয়ে লোকের মুখ কুইলে বেতেন সামনে যাওয়ার ব্যাপারে হাদিস কিতা ইচ্ছো তুমি আল্লাহ রসুলে ফরমাইন, যে বেটা ইচ্ছা হয়ে যাক বেটির সুন্দর দেখবো সিসা গালাইয়া বেটার চোখ কেমতি দিন দিলে দেখবো। তুমি হাদিস কিতা শিখছো আর কিতা হেফাজত করছো আর কিতা শিখাইছো মানুষ দেখো, তুমি বলে আহলে হাদিস। কথা বুঝুক আছে বল। মেয়ে লোকের সুন্দর ইচ্ছা করি দেখলে, মেয়ে লোকের সুন্দর খালি ঠেঙ্গ তাকে মুখ নাই, সবচেয়ে বেশি সুন্দর মুখ তাকে, সবচেয়ে বেশি সুন্দর মুখ তাকে। হাজুই মুখ কইলে মসজিদে যাওয়ার মানিল, ইচ্ছা করিয়ে তার দেখার সুযোগ করা, ইচ্ছা মতো তারে দেখার সুযোগ করা। আমেরিকা গেলাম গত বছর নিলাই এর আগের বছর আমেরিকা এক ঘটনা শুনলাম, এক মসজিদের মধ্যে তারা মেয়ে লুকে আইয়া সরাসরি নমাজ পড়ার লাগে আলাদা থাকার ব্যবস্থা করে রাখছে। সে আগে অকল বেটি মসজিদে যাইতো নাই, ওই এই সমস্ত আহলে হাদিসের প্রচার শুনিয়া নয়া নয়া কয়েক বেটি গেছে জুম্মার নমাজ পড়তো মসজিদে গিয়া, ইদিনই হইলা তারা মসজিদে গেছে, এর আগে আর মসজিদে গেছে না। ফিরার হতে ই বেটিনকে গপ করে, অতদিন শুনছিলাম অমুক ইমামের কথা, দেখছিলাম না কোনোদিন, আজকু জুম্মার নমাজ লাইয়া দেখলাম ইমামের ফ্যাট কত মোটা। আচ্ছা আমি আপনারা জিজ্ঞাসা বল, বেটি যদি মুখ কইলা মসজিদ নমাজ লাইয়া ইমামের ফ্যাট কত মোটা দেখে, ইমামে ই বেটিন যে মসজিদ আইলে কোনটা দেখতো নাই? বেটি যদি ইমামের ঘেট কত মোটা তুকাইয়া দেখে, ইমামে বেটির বেটির কোনখানো কিতা ইতা দেখতো নাই? ইমাম কোন ফিরিস্তা? জিব্রাইল না মানুষ? বেটি যখন মানুষ ইমাম মসজিদ আইলে ইমামের ফেট মোটা না কিতা মোটা তুকায়, ইমাম ফিরিস্তা নি না? ইমামও মানুষ, ইমামে আর বেটির কোনটা? ওখান বুঝছেন নি তারে মসজিদ আননের মতলব কিতা? আল্লাহ রসুলের ফরমাইন, খাইরু নিসা খাইরু মাসাজিদিন নিসায়ে তারু বিউতিহিন্না, মেয়ে লোকদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোনা, মেয়ে লোকের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোনা। তো আমি আসলাম আলোচনা এই কথা যে মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাসটা কি, কিছু কথা আছে আলোচনা করা যাইব, পালন করা যাইতো না, আর কিছু কথা আছে আলোচনা করা লাগবো শুধু জানার লাগি, বইয়া থাকলে হামাইতো নাই পালন করা লাগবে, বইয়া থাকলে হামাইতো নাই পালন করা লাগবো। এই প্রসঙ্গে আইছিল ওই হাদিস, যে হাদিসে আল্লাহ রাসূলে ফরমাইন সল্লু কামার আইতুমুনি উসাল্লি, আমারে যেমন লাহান নামাজ করতে দেখো তোমরা এমন লাহান নামাজ করো। এটা আমরা রে কইছেন সরাসরি না সাহাবায়ে কেরাম রে কইছেন সরাসরি, কাজী রাসূলে কি লাহান নামাজ করতে, এটা আমরা বেশি জানি না সাহাবা বলতে বেশি জানো আয়েশাই জানো না, রসুলে কিলাখান নামাজ করতে এটা আয়েশাই জানুন না, আয়েশাই কেনে মেয়ে লুফে মসজিদে যাওয়ার থেকে কি রেখা তোমার থেকে আয়েশায় রসুলের হাদিস কম বুঝছিল না বেশি বুঝছিল, বেশি বুঝছিল হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কঠোর ভাবে নিষেধ করেছেন মেয়ে লোকা যেন রসুলের যে জমানা কইছে এই জমানা এখন আর নাই। প্রসঙ্গ ক্রমে আইলে যখন কথাটা আর একটু বুঝিলাই, রসুলের যে জমানা কইছে এই জমানাটা কিলাখান আসিল, আর রসুল দুনিয়ার থেকে বিদায় হওয়ার বাদে আয়েশার জমানাটা হইল আরো একশো বছর বাদের, একশো বছর রসুল যে সমাজ ওই কথা কইছিলা বর্তমানে এই সমাজ নাই। আমরা একটু বুঝার চেষ্টা করি রসুল কোন সমাজ অনুমতি দিছিলাম এই লোক মসজিদকে জমাত শরীফ হয়ে গেল গিয়ে নমাজ, ওই যে বলি অনুমতিটা কোন সমাজ দিছিলা, আর আয়েশা রামলো এই সমাজটা রইল নাকি লেখা, বুঝবার লাগে একটা হাদিসের মর্ম আমরা শুনি। এক বেটা নয়া মুসলমান হইছে, মুসলমান ইয়া রসুলের কাছে ইয়া কয় হুজুর আমি ও মুসলমান হওয়ার আগে সমাজ যত গুণা চালু আছিল সারা গুণা করছি, এখন আমি কলেমা পড়ে মুসলমান গেছি এই সমস্ত গুণা তওবা করে সারি দিছি আর কোনোদিন করতাম না, একটা গুণা আছে আমি মুসলমান হওয়ার আগেও করছি মুসলমান হওয়ার বাদেও আমার করা লাগবো, একটা গুণা আগেও করছে এখনো করা লাগবো। ই কথা খোয়ার বাদে আপনি আমি হইলে তো সেটি গেলাম না, আমি আল্লাহ রসুলের সেটি একেবারে ঠান্ডা ভাবে দিকে আইন, তুমি কোন গুণাটা মুসলমান হওয়ার আগেও করছো মুসলমান হওয়ার বাদেও করা লাগবো, বলে জিনার গুণা আগেও করছি এখনো করা লাগবে, আগেও জিনা করছি এখনো জিনা করতাম, এর বাদেও রসুল সেটচুন না তার রসুল এখন তুমি যে এখনো জিনা করা লাগবো খার লগে জিনা করবাই তোমার নিজের মা বোনের লগে না অন্য লোকের মা বোনের লগে, হয় না হুজুর আমার মা বোনের লাগে না অন্য লোকের মা বোনের লগে। আবারও রসুলের ঠান্ডা ভাবে জিগাইনি, তুমি যে অন্য লোকের মা বোনের লগে জিনা করবাই অন্য লোকের নি তোমার মা বোনের সাথে জিনা করতে দিবাই, বলে না এটা দিতাম না, বলে এখানে বলে আমার প্রেস্টিজে বাদে মান ইজ্জতে আঘাত হয়। রসুলে জিগাইন তোমার মা বোনের সাথে অন্য লোকের জিনা করলে যদি তোমার মান ইজ্জতে আঘাত হয় তো তুমি যে বেটার মা বোনের সাথে জিনা করবা এই বেটার মান ইজ্জতে আঘাত হয় না, বেটা কইখান তো ঠিক হই আমি তো অত তলাই আগে বুঝছি না ওখানে আপনার কথাই বুঝছি, ঠিক আছে জিনাওয়ার কথা সেটা যদি রসুলে মানবানি নিবে তাই আনা সেটে রসুলে বেটার এই কথা বুঝাইয়া দেওয়ার বাদে বুঝি লাইছে মানি লাইছে, খালি বুঝি লাইছে না মানি লাইছে, কয় হুজুর আর জীবন দিনাওয়ার জীবনে কোনোদিন করতাম না, কি বেটায় পরবর্তী জীবনে কয় রসুলে যেদিন আমার এই কথা বুঝাইছিলা এদিন অন্য লোকের মা বোনের সাথে জিনা করলে যে লাহান তার মান ইজ্জত নষ্ট করা হয় আমি এদিন থেকে অকথা বুঝি লেছি যে অন্য লোকের মা বোন রে খারাপ নজরে কোন নজরে দেখলেও তার মান ইজ্জতে আঘাত করা হয়। কাজেই আমার রসুলে এই কথা যেদিন বুঝাই দিছেন এর পর থেকে কোন লোকের মা বোনের সাথে জিনা কর্ম দূরের কথা কোন লোকের মা বোনের জীবনে আর কোনোদিন কোন নজরে দেখছিও নাই। রসুলের জমানার পুরুষ সকল আছে ইজার, রসুলের জমানার পুরুষ সকল আছে ইজার, যে আরেক বেটার মা বোন যে কোন জোরে দেখলেও তার মান ইজ্জতে আঘাত করা হয় হাজি এরা ই খাম করছে না কোনোদিন। ওই সময় রসুলের অনুমতি দিলে কোনো ব্যক্তি যদি মসজিদে জমা তো সামিল হয়ে যাইবি নমাজ হয়ে যাইব, আর এটা এখন ই সমাজ এখন আর রয়েছে না, এখন বেটা নিচে রাস্তার যে চিনতে বেহর দাফাইলে কোন জোরে সাহায় সে কই, আর এটা এখন এখন রাস্তার বেটাইতে বেতিন যে বেহর দেখাইলে কোন জোরে চায় এখন পরিস্থিতিটা যদি রসুলের দেখতা পরিষ্কার নিষেধ করে দিলাম সাবধান বেতিন আর মসজিদ যাইবে না নমাজ। এই আয়সায় রসুলের দেখো আমার যে লাহান নমাজ পড়তে দেখো এই লাহান নমাজ পড়াই তোমরা ই হাদিস খান আয়সায় বুঝছিল না আমরা থেকে বেশি বুঝছ বুঝি শুনি বুঝছ যে মেয়ে লোকের জন্য মসজিদে যাওয়া নিষেধ, আল্লাহ রাসূল পরিষ্কার ভাষা হয়ে গেছেন, খাইরু মাসাজিদিন নিসাই কারু বুয়ুতিহিন্না, মেয়েদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোনা, মেয়েদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোনা। বাংলাদেশ সবার তো মানে এই ব্যাপারে একটা আন্দোলন চলছে, বেতন যে কিলাহান করতে কি বার করিয়া মসজিদ আনি লওয়া যায়, আন্দোলন আন্দোলন চলছে। জানি না অন্য আপনারা দেশ কিতা অন্যান্য দেশ কিতা যথারীতি আন্দোলন চলছে, বেতন করতে কি বার করিয়া মসজিদ আনবার লাগে। আল্লাহ এখানে বেতা ইন্দে কইলা মসজিদ হইত, বেতা ইন্দে আল্লাহ এই কোরআনের সূরা নূরের মধ্যে এক আয়াত আছে, রিজালুন একদল বেটাই না শুন ইতারে তোমরা আর কোন খানো যদি না পাও তো মসজিদ বেলা থাকি দেয়। আমার কাছে কোরআন শিখ দিলে আমি একবার খুলতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ কোন একদল বেটাই না শুন যে ইতারে যদি আর কোন খানো না পাও তো নমাজের সময় মসজিদ বেলা থাকি দেয়। সুরায় নূর বার করতে সুরায় নূরের 18 নম্বর আয়াত মনে হয়। তো একদল বেটাইন দেবে আল্লাহ কইছেন আর কোন খানো না ফাইলে নমাজের সময় মসজিদ গেলে ফাইলি যায়, এখানে নমাজের সময় মসজিদ বেটাইন যেত আল্লাহ ইঙ্গিত করে দিয়েছেন। কথা বুঝলানি দেখো গা, নমাজের সময় আল্লাহ কোরআন কইছেন নমাজের সময় মসজিদ গেলে একদল বেটাইন আছে এরারে আর কোন খানো না ফাইলে নমাজের সময় মসজিদ গেলে ফাইলি যায়, বেতিন দে ফাইলি যায় নমাজের সময় মসজিদ গেলে না বেটাইন দিয়ে ফাইলি যায় মসজিদ গেলে। তো ইয়া এটার মধ্যে আল্লাহ মসজিদ লাইত বেতিন দিয়ে কইছেন না বেটাইন দিয়ে, এটা পরিষ্কার বাইছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনে বেতিন দে মসজিদ গেলে ফেলি দেয় কইছে না বেতিন দে মসজিদ গেলে ফেলি দেয়, বেতিন দে মসজিদ গেলে ফেলি দেয়। আর ওই দেরি যাবে, এটা হইল সুরায় নূরের 38 নম্বর আয়াত, 37 নম্বর আয়াত, সুরায় নূরের 37 নম্বর 36 নম্বর আয়াত আল্লাহ কোন 36 নম্বর আয়াত তখন ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ওয়া ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ 36 সুরায় নূরের 36 নম্বর আয়াত কইছেন যে মসজিদে মসজিদের সান মান মর্যাদা রক্ষা করার লাগে আল্লাহ তোমরা আদেশ করুন, যেগুলো 36 নম্বর আয়াতের কথা। 37 নম্বর আয়াতে হল ওয়া ইউযকারু ফিহা ইসমুহু, এই মসজিদ আল্লাহর নামের জিকির করা হয় সকাল বিকাল, এটা হল 36 নম্বর আয়াত। 37 নম্বর আয়াত আল্লাহ হল রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়া লা বাইউন আন যিকরিল্লাহ, এই মসজিদ খারে হওয়া যায় একদল বেতাইন দে হওয়া যায়। 25 নম্বর আয়াত তখন মসজিদের সান বাড়াও, 26 নম্বর আয়াত তখন মসজিদ আল্লাহ জিকির করা হয়, 27 নম্বর আয়াত তখন মসজিদ বেতাইন দে হওয়া যায়। কোন সুরার কত নম্বর আয়াত? সুরায় নূরের 37 নম্বর, 26 বলেছি, 26 না 35, 36, 37, 35 নম্বর আয়াত তখন মসজিদের সান বাড়াও, 36 নম্বর আয়াত তখন মসজিদ আল্লাহ জিকির করা হয়, আর 37 নম্বর আয়াত তখন মসজিদ বেতাইন দে হওয়া যায়। সূরা নূরের 37 নম্বর আয়াত আল্লাহ তখন মসজিদ বেতিন দে হওয়া যায় না মসজিদ বেতাইন দে হওয়া যায়, সেখানে মসজিদ বেতাইন দে হওয়া যদি কিতাল লাগি ওই হাদিস পড়ে আল্লাহ রাসূল ফরমাই খাইর মাসাজিদিন নিসা ইকারু বুয়ুতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ হইল তাদের ঘরের কোনা। সুতরাং বেতিন দে ভাইবার লাগি মসজিদ যাইতে না, মসজিদ যাইতে বেতাইন দে ভাইবার লাগি। পরিষ্কার হইল নি? কথা বাজে আপনার সময় আছে এখন জানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি রসুলের জীবনের কোন অংশ খালি আলোচনা করলে ওই তো না ফালন ফল লাগবো, এখানে সময় কাটাই লিখি স্যার আমার খেয়াল নেই মাফ করবা সরি। এখন তোরা তোরা কিছু রসুলের জীবনের কিছু অংশ সামান্য একটু আলোচনা করিয়া শেষ করিলে আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করছিলাম আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনারে আমি সমস্ত জগৎবাসীর জন্য রহমত বানিয়ে পাঠাইছি। শুধু মুমিন মুসলমানের লাগি রহমত কইছেন না, শুধু বেদিন কাফিরের লাগি রহমত কইছেন না, শুধু মানব দানবের লাগি রহমত কইছেন না, শুধু জিন শুধু জীব জানোয়ারের লাগি রহমত কইছেন না, শুধু গাছপালার লাগি রহমত কইছেন না, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব জিন ত্রিস্তা কীট পতঙ্গ সবগুলির লাগি আল্লাহ মুহাম্মদ রহমত মুমিনের জন্য রসুল রহমত, সমস্ত নবীগণের জন্য রসুল রহমত। এক হাদিস আল্লাহ রসুলে ফরমাইন, হাসরের মাঠে আমি সমস্ত নবীগণকে উদ্দেশ্য করে একটা ভাষণ দিব, একটা লেকচার দিব, এবং হাসরের মাঠে আমি রসুল সমস্ত নবীগণের হককেও আল্লাহর কাছে সুপারিশ করব। ইহাদিসের দ্বারা প্রমাণ হইল আমাদের নবী অন্যান্য নবীগণের জন্য রহমত। সুরে কেমনে নবীগণের পক্ষে চিতা সুপারিশ করবো, কেমনে রহমত হইল আস্তার হওয়ার টাইম নেই, সরি আমি আরেকদিন যদি সুযোগ পাইতে ইয়ার তাকে তো করি। এমনকি হাসরের মাঠে আল্লাহ রসুল আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সালামের সুপারিশ ছাড়া কোন বেদিন কাফিরেরও হিসাব নিকাশ শুরু হইত না, ফেরাউনের হিসাব শুরু হইত না হাসরের মাঠে আমরা নবীর সুপারিশ ছাড়া, নমরুদের হিসাব নিকাশ শুরুই হইত না হাসরের মাঠে আমরা নবীর সুপারিশ ছাড়া, আবু জাহাল আবুল আহাবের হিসাব নিকাশ হাসরের মাঠে শুরুই হইত না আমরা নবীর সুপারিশ ছাড়া। এই ব্যাপারে যেদিন কাফিরের জন্য আমাদের নবী রহমত দিলেন হাসরের মাঠেও আবার দুনিয়াতেও, দুনিয়াতে কিভাবে রহমত এটাও আজকে হওয়ার মতো টাইম আর আমার এত নাই। হাসরের মাঠে আমাদের নবী সমস্ত বেদিন কাফিরের জন্য কিভাবে রহমত, আমাদের নবী সুপারিশ ছাড়া হাসরের মাঠে কোন বেদিন কাফিরের হিসাব নিকাশ শুরু হবে না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুসলমান উম্মতের জন্য রহমত। এই মুসলমান উম্মত একদল থাকবো হাসরের মাঠে, এরা আমল নামা নাই যে কোনো গুনাহ থাকতো না, এরার লাগিও আল্লাহ রসুল একটা সুপারিশ করবা, আর একদল মানুষ গুনার কারণে জাহান্নামে যাবে, এরার লাগিও রসুল একটা সুপারিশ করবা। তো এই দুইটা সুপারিশের কথা হইলেই একদল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল উম্মতরে আল্লাহ বিনা হিসাবে ব্যস্ত দিলাই ভাই, আল্লাহ আমরা নবীরে আল্লাহ পক্ষ থেকে জানাই দিলাইছেন। এক হাদিসে উল্লেখ আছে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমারে জানাই দিলাইছেন আমার উম্মতের 70,000 ব্যক্তিরে আল্লাহ বিনা হিসাবে জানাতে দেন। ই কথা শুনিয়া হযরত উমরে দিগাইন যে আল্লাহ আপনার 70,000 উম্মতরে বিনা হিসাবে জান্নাত দিবা, এখান তো আল্লাহ যা শিয়া কইছেন আপনি তো খাইয়া আনছেন না, বলে না বলেছে আপনাকে না কইলা না আল্লাহ রে, বলে আরো বাড়াইয়া দেউকা এখান তো আপনার চাইতে আছে। তো রসুল এখন উমরের প্রশ্ন করার বাদে রসুল এখন হয় আমি এখান চাইছি, আল্লাহ যখন কইছি আমার উম্মতের 70,000 ব্যক্তির আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিলেইবা, তখন আমি আল্লাহরে অনুরোধ করছি আল্লাহ সংখ্যাটা আরো বাড়াই দেউকা। উমরে দিগানকে অনুরোধ করে কিতাব আইসুন বিখান হুকা ইবা দুটো বুঝলাম আপনার কোনটা নাই আল্লাহ রাখিয়া দিস আপনি সাইয়াদ ক্ষত হান রাখছেন ইহান হুকা। তখন রসুল করিম সুসানে হযরত উমর উমরের প্রশ্নের জবাবে ফরমাইন আমি যখন কইলাম সংখ্যাটা আরো বাড়াইয়া দেউকা, তখন আল্লাহ কইলা যে আমি যে দাসিয়া দিছিলাম 70,000 উম্মতে আপনার আপনার বিনা হিসাবে ব্যস্ত, আপনার সুপারিশের কারণে এই 70,000-এর এক একজনের সাথে আরো 70,000 আরো 70,000 আরো 70,000 মতো যারা আমল নামাজ গুনা থাকতো না এরার লাগিও আমরা নবী সুপারিশ গার, এটা কোন সুপারিশ বিনা হিসাবে ব্যস্ত যাওয়া সুপারিশ হাসরের মতো কে কিলা খান সুপারিশ খাইব, আমাদের নবী কার জন্য কিভাবে রহমত হইলেন, কার জন্য কিভাবে রহমত হইলেন বুঝি তাকে ফোকাস হয় ফেরাউন নমরুদ কারুন হামান সাদ্দাদ আবু জাহাল আবুল আহাবের জন্য আমাদের নবী কিলা খান রহমত হইলেন, আমাদের নবীর সুপারিশ ছাড়া তারা হিসাব নিকাশ হাসরের মাঠে শুরু হইত না, সুতরাং আমরা নবী তারা লাগিও রহমত। নবীর আল্লাহকে কি লাখান সুপারিশ যা রইলেন এটা অনেক কঠিন কথা ও লম্বা কথা হয়েছে আজকে আলোচনা করা যেত না। মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সমস্ত উম্মত হলকের আমল নামাজ গুনা থাকতো না এই অবস্থায় হাসরের মাঠে উঠবা, এরার লাগি আমরা নবী কি লাখান সুপারিশ যা রইলেন বিনা হিসাবে জান্নাতে আল্লাহ তো যা দিল 70,000 রসুলে সাইয়া আনছেন আরো এক একজনের লোকের 70,000 করে দিলে টোটাল কত 790 কোটি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উম্মতের 490 কোটি ব্যক্তিকে আল্লাহ বিনা হিসেবে জান্নাতে দিলেন। এই বেগুনা উম্মত হলতে কিলা এরা এরা এর জন্য নবী কিভাবে রহমত দিলেন এখন গুনাগার উম্মত, মুসলমান গুনাগার উম্মত যারা জাহান্নামে যাবে গুনার কারণে, এরার লাগিও আমাদের নবী রহমত কিলাহান রহমত দিলেন। আমরা মুফতি সাহেব ইংলিশ বয়ানো আপনারা হয়েছিল যে আল্লাহ একটা বিশেষ কারণে রসুলের কাছে কিছুদিনের লাগি ওহী নাজিল বন্ধ রাখছিলাম। আমাদের নবী হইলেন আল্লাহর গোটা সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বড় ঘনিষ্ঠ বন্ধু, একটা কি বড় ঘনিষ্ঠ কোন বন্ধু আল্লাহর এই জগতে আর কেউ নাই। বুঝি থাকলে হুকা আল্লাহর সবচেয়ে বড় ঘনিষ্ঠ বন্ধু হজন একজন, তিনি হইলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে ওই নবীর সুন্নত যে যত বেশি পালন করে আল্লাহ তারে তত বড় ওলি বানিয়ে দেয়। মহারিষের হাদিসে উল্লেখ আছে যে নফল বন্দেগীরে যে যে বন্দায় নিজের অভ্যাস বানাই যায় আল্লাহ তারে আল্লাহর ওলি বানাই যায়। এটারও দুইটা কারণ আছে। একটা কারণ হইল গুনা সারি দেয় তওবা করি বন্দা নিজের স্বার্থে জাহান্নাম থেকে বাস্ত করি, গুনা সারি দেয় নিজের স্বার্থে জাহান্নাম থেকে বাস্ত করি, ফরজ ওয়াজিব আমল করে বন্দায় নিজের স্বার্থে ব্যস্ত যাইতে করি, ফরজ ওয়াজিব আমল করে নিজের স্বার্থে কি স্বার্থ ব্যস্ত যাইতে করি, সুন্নতে মুয়াক্কাদা আমল করে বন্দায় নিজের স্বার্থে নবীর সাফাত পাইতে করি। কোনটা কোন স্বার্থে কোনটা কোন স্বার্থে দেখি লোকা এক নজর সময় আমার কাছে কি তখন দুঃখিত। গুনাসারি দেয় বন্দায় হার স্বার্থে কি স্বার্থ জাহান্নাম থেকে ব্যস্ত, ফরজ ওয়াজিব আমল করে বন্দায় নিজের স্বার্থে কি স্বার্থ ব্যস্ত দিত, শূন্যতে মুয়াক্কাদা আমল করে বন্দায় নিজের স্বার্থে কি স্বার্থে নবী সাহেব আর দিত, নফল বন্দেগী করে নিজের স্বার্থে নেই, নফল বন্দেগী না করলেও জাহান্নাম থেকে বাঁচব, নফল বন্দেগী না করলেও ব্যস্ত যাইব, নফল বন্দেগী না করলেও নবী সাহেব আর পাইব, সেখানে করে বলে ইহান নিজের স্বার্থে করে না, ইহান করে শুধুমাত্র মালিককে খুশি করার লাগে। এই গেল বুখারী শরীফের হাদিস যে আল্লাহ রাসূলে ফরমেন নফল বন্দেগীরে যারা অভ্যাস বানাই লায় তারারে আল্লাহ আল্লাহর ওলি বানাই লায় এখানে, আল্লাহর বন্ধু বানাই লায় এখানে। এক কারণ। আরেক কারণ হইল এই সুন্নতে জায়েদা আর নফল মুস্তাহাবের আমল যারা করে এরা আল্লাহর যে একজন ঘনিষ্ঠ বন্ধু আছেন জগৎ জুড়িয়া, এই বন্ধুর নমুনা ধরি লায়, বন্ধুর নমুনা ধরি লায় কি রাখান, বন্ধু আল্লাহর বন্ধুর চুলের মতো তার চুল, আল্লাহর বন্ধুর মুসের মতো তার মুস, আল্লাহর বন্ধুর দাড়ির মতো তার দাড়ি, আল্লাহর বন্ধুর জামার মতো তার জামা, আল্লাহর বন্ধুর টুফির মতো তার টুফি, আল্লাহর বন্ধুর ফাগরির মতো তার ফাগরি, আল্লাহর বন্ধুর লুঙ্গির মতো তার লুঙ্গি। আল্লাহর বন্ধুই গেছে কি না বন্ধুর নমুনা ধরি লেছে ওই আল্লাহ, এখন তুই আমার বন্ধু আসলে না আমার বন্ধুর নমুনা যখন ধরি লেছস তে তোরেও আমি আমার সাধারণ বন্ধু বানাই লইলাম। নফল বন্দেগীর দ্বারা কি হয় আল্লাহর বন্ধু হয়ে যায়, এই ওলি আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু, এই হল সাধারণ বন্ধু। আর ঘনিষ্ঠ বন্ধু একমাত্র একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে নবীর সুন্নত আমল করলে নি আল্লাহর বন্ধু হওয়া যায় না, না করলে নবীর সুন্নত আমল করলে, নবীর সুন্নত আমল করলে আল্লাহর বন্ধু হওয়া যায়। তাইলে সিরাতুন নবীর একটা অংশ আছে নবীর সুন্নত, সিরাতুন নবীর একটা অংশ কি নবীর সুন্নত, এটা আলোচনা করলেই চলবো না আমল করা লাগবো, আমল করা লাগবো। সিরাতুন নবীর সম্মেলন থেকে যদি আমরা অতখান কথা লইয়া যেতাম না পারি যে নবীর সুন্নত যে সিরাতুন নবীর একটা অংশ যে আমার আমল করা লাগবো, আমল করলে কি তুলবো না করলে কি তুলবো। তো মুফতি সাহেবরে কইছেন মাগরিবের পরে বয়ানো যে আল্লাহর বন্ধুর সাথে আল্লাহর কিছুদিনের লাগি ওই কথাবার্তা বন্ধ আসি, ফোকাস এই বন্ধুর সাথে বন্ধুর কথাবার্তা বন্ধ থাকলে আরাম লাগে না কষ্ট লাগে। এই সুযোগে আবুল আহাবের বউ উম্মে জমিলে কয় তোমারে যেমন তোমার শয়তানে সারি দিছে, আল্লাহও কয় না তোমারে তোমার শয়তানে সারি দিছে, তো নবীর দুঃখ লাগবো নি এমনই বন্ধুর লোকে কথাবার্তা বন্ধ, এর মাঝে হয় তোমার মালিকে তোমারে সারি দিছে, মালিক নাম দিলা কয় না হয় তোমার শয়তানে তোমারে সারি দিছে। এই কারণে রসুলে নীরবে নির্জনে সময় কাটে এটা আকাঙ্ক্ষা, এই অবস্থায় গেছে কমপক্ষে পনেরো দিন বাদে যখন আল্লাহ আবার নতুন ভাবে বন্ধুর লগে কথাবার্তা শুরু করলা, তখন আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাবের বউ যে তিরস্কার হয়ে হাটাঘাত নুন ছিটা দিছে যে সান্ত্বনা দিয়ে ফরমাই ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ আপনারে এমন দেওয়া দিবা খুশি হইয়া দিবা। আবুল আহাবের বউ আপনারে দুঃখ দিছে, আল্লাহ খুশি হইয়া দিলাইবা। যখন আল্লাহ খুঁজে আল্লাহ আপনারে খুশি হইয়া দিলাইবা, তখন আল্লাহ ফলবাইন একটা উন্মত আমার যতদিন দুজহ থাকবো ততদিন খুশি হইতামই না। এখন এখন নবী খাল লাগি রহমতুল্লাহ খালি নেকি নেকি লিয়া যারা আসলের মাঠ উদ্ভব তারার লাগি না, যারা গুনার কারণে জাহান নামে দেখবো তারার লাগিও, তারার লাগিও। আবার ইয়ম সখান হুন আবার অনেকে কই বলে উইছে, আর লাগতো না নমাজ রোজার ওই কি দরকার, পর্দা খুশিদার ওই কি দরকার, সুদ ঘুষ খাও আর মদ গাঞ্জা খাও আর জিনা বেবিচার করো। নবী আল্লাহর লোকে কন্টাক্ট করে লেছেন একটা উন্মত যতদিন দুজহ থাকবো অতদিন নবী খুশি হইতাই না। আর আল্লাহ ওয়াদা দিলেছেন খুশি করে দিলাইবা, যে আল্লাহর ওয়াদা যদি পুরা করতে হই তো তুমি যেসাটা করো আর যেসাটা খুঁজে দুজহ যাও। কন্টাক্ট করা আছে দুই বন্ধু এখান থেকে দরিলায় ফারিফত দরিলাই নেই, যারা ফারিফত দরিলায় তারা খালি এখান কথা না শেষ শেষ তোলে এখান কথা কইয়া শেষ করিলাই। আপনি একটা মোমবাতি জ্বালাওকা, মোমবাতি জ্বালাইয়া মোমবাতির আগে মাঝে আপনার আঙ্গুলটা এক মিনিট ধরে রাখা, এক মিনিট বাদে কোন জানো যে দুজহ গিয়া হাজার হাজার বছর জ্বললে বাদে আল্লাহ আল্লাহর বন্ধুরে খুশি করবার লাগে জিবলা আমারে উদ্ধার করে নিবলা ওই মনে। এক মিনিট এক মিনিট মোমবাতি রাখবি মাঝে আঙ্গুল রাখিয়া বাদে হুকা পারবানি, যে বেটার মোমবাতি রাখবি মাঝে এক মিনিট আঙ্গুলটা রাখার সাহস হয় না। ই ব্যক্তি লাখ লাখ বছর হাজার হাজার বছর না, আমি কই একটা ঘন্টা জাহান্নামের আগুনে জ্বলনের পরে তুমি নবীর সুপারিশে না যাচ্ছে এটা ই আশায় কোন সাহসে বই থাকছ? আগেই আগেই যদি জাহান্নামের আগুনে সইবার আগে না যাক হওয়া লাগে তাহলে সিরাতুন নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করা যাবে। আল্লাহ আপনারা আমরা তৌফিক দুক আমিন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।